Dirasa kurun lah. Amena. আল্লাহ রাসূল গাছের সাথে কথা বলছি, কারণ আপনি বলবেন মাওলানা সাহেব পীরজাদা সাহেব তোরা হাদিস থেকে সাহেব আন্না নবী সাল্লাল্লাহু তাআলাই কমন হাদিস সবাই জানে ওই হাদিসটা গো নবী বলছে আমি যা জানি আমি যা শুনি তোমরা শুনতে পাও না আমি যা দেখি তোমরা দেখতে পাও না আমি যা জানি তোমরা জানো কমন হাদিস সবাই তো জানে জানেন না এর আরবি আর কি বলবেন ইন্নি আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ ইন্নি আলামু মা লা তাআলামু এটা তো নাকি আমি যে জানি তোমরা কেউ তা জানো না আজকে আরবি এবারতে গেলে ওয়াজ শেষ হবে না আমি শিওর জানি শুধু বাংলায় বলে যেতে হয় বুঝতে পারছেন না আর এবারত বেশি বলে বেশি বিদ্যা দেখে কি হবে আমার কি চারটে হাত পা যাবে নাকি বেশি প্রোনাউন্সিয়েশনের আমার দরকার নেই সাদা ভাষাই বুঝে নিন শুধু ওয়াজ তো আজকে বলে কি খবর কি বলছে এটা কি হচ্ছে বলে হুজুর সত্যি কথা বলবো বলে বল গাছ কথা বলছি গো নবী সত্য হুজুর ও যখন প্রথম যে আমায় বলে আপনি ডাকছেন ওর কথা আমি বিশ্বাসই করি ইয়ে বলে তুই এত বড় শক্তি তো আমার কথা বিশ্বাস করিনি কি করে করবো বলে হুজুর তো কাফের ছিল বলুন না সুবহানাল্লাহ হুজুর আমায় ভয় দেখিয়ে তো ভয় দেখালি কেন হুজুর আমি ভয় দেখাইনি তো আপনার নামটা যখন মুখে উচ্চারণ করেছে ও কাফের হলেও আপনার নাম শুনে আমার গায়ের পাতাগুলো শিউরে উঠেছিল তারপর হুজুর দ্বিতীয়বার ওই একই কেস হয়েছে হুজুর আর তিনবার তৃতীয়বার হুজুর খোদা আল্লাহ আমাকে বলে এই গাছ তুই যে আমার কাছে দোয়া চেয়েছিলি নবীর কদমে সেজদাই যাবি যা আমি তো দোয়া কবুল করেছি আজকে খোদ সরকারের দোয়া নাম তোকে ডাক দিয়েছে হুজুর খবর পেতে জমিনটার কি অবস্থা করেছি দেখুন নিজের শক্তি দিয়ে ওই জমিনকে ঘুরতে ঘুরতে আপনার কদম পর্যন্ত এসে পৌঁছে গেছি বুঝতে পারছেন না হুজুর যদি আমি নিজে দেখেছি গত তিন দিন আগে তিন চার দিন পাঁচ দিন হলো আমি যে ভাই ডাব খাবো একটু বলে হুজুর উঠবো গাছে আমি বুড়ো মানুষ উঠে হাত পা ভাঙবে যে একটা লোককে তুলেছে এরকম আপনার গেরন বাঁধা সেই গাছের উপর উঠে তার খরচ তরফে বোঝায় বিয়াদুর কি আগে নাপ নাপ আগে নাপ হুজুর কাঁচা মারলে কাঁচা মার আগে কাঁচা মারা বোঝেন বোঝেন না নেই কি বাদ হুজুর বিয়াদু বিয়াবে অসভ্য বিয়াদু বিয়া এখন খবর হচ্ছে কথা বুঝতে পারছেন না আর বাচ্চারা নিচে থেকে দেখছে হি করে হাসছে বুঝিয়ে নেই মারতে যে হুজুরকে ও ডিঙ্কি মানলে বিয়াদু বিয়ার এই যে জিনিস তো দেখাচ্ছে বিয়াদু নয় কথা বুঝতে পারছেন আর তুমি যদি নবীর মতো মানুষই হয় তোমার তুই বলে না এই গাছ মাথা হেঁট কর ডাব পারবো খান কথা বুঝতে পারছেন না কাকামো হচ্ছে ওই তো বলছি ওদের একবার পার করে দে বর্ডারের ওদিকে তারপর দেখছি কি করা যায় কথা বুঝতে পারছেন না এই নাস্তি মার্কা ওয়াহাবি মার্কা যারা কথা বলে একবার বর্ডারটা পার করে দে ভাই হাতে ধরে বলি সাইড হয়ে যাবে বুঝতে পাচ্ছেন না ওইখানে ইমানি জোশের কাছে কোথায় টেকে খালি ফকা গোলা মুরিদদের কাছে খালি ধর্ম দেখাচ্ছে শুনে নাও যার মনের মধ্যে নবীর মহব্বত নেই সে জান্নাতের হাকদার হতে পারবে না আর বিশ্বের বুকে কি পেয়েছি মুখে অনেকে দাঁড়িয়ে রাখতে পারিনি নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারি না অনেকে আমাদের তো ওটাই ভরসা যাহারে আমাদের নবী দয়ান নবী আমাদের জন্য কাঁদবে না আরে আল্লাহ রাসূল দিন দুনিয়া আরে বাদশা এক সময় তিনি রিওয়ায়াত করছে কালকে আমাদের ময়দানটা এমন ময়দান হবে সকলে নিজের রূপ দেখাবে জান্নাত নিজের রূপ দেখাবে জাহান্নামও নিজের রূপ দেখাবে জাহান্নাম আ শব্দ গর্জন করবে এমন গর্জন করবে যত কিয়ামতবাসীরা হবে প্রত্যেকে কিন্তু অজ্ঞান হয়ে যাবে এমনকি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে সকলেই অজ্ঞান হয়ে যাবে ও আমার মুসলমান একে একে যখন জ্ঞান ফিরবে আদম নবী আস্তে আস্তে করে দেখবে জাহান্নাম আছে নাকি আল্লাহকে বলবে আল্লাহ আমার কারো দরকার নেই নাফসি নাফসি ওই জাহান্নামের ভয়ঙ্কর আজাব থেকে আল্লাহ তুমি আমি আদমকে রক্ষা করো আমাকে নাজাত দাও আবার ইব্রাহিম নবী বলে আল্লাহ উম্মতের কথা মনে নেই আল্লাহ ওই জাহান্নাম কি জোর চিল্লাচ্ছে আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচাও

فاطمہ تو بدعت منی, فاطمہ میرا ٹکڑا ہے, میں محمد نبی ہوں تو فاطمہ نبوت کا ٹکڑا ہے, فاطمہ ہمارا ٹکڑا, میں محمد نبی ہوں تو فاطمہ میرا ٹکڑا ہے, میں محمد نبی ہوں فاطمہ نبوت کا ٹکڑا ہے, میں محمد رسول ہوں فاطمہ رسالت کا ٹکڑا ہے, میں محمد قرآن ہوں فاطمہ تلمس کی تفسیر ہے, میں محمد طاہر ہوں فاطمہ طہارت کا ٹکڑا ہے, میں حدیث ہوں فاطمہ میرا محدث ہے, میں محمد نور ہوں فاطمہ میرا تنویر ہے, جلے ولن سبحان فاطمہ تو بدعت منی, فاطمہ میرا ٹکڑا ہے, فاطمہ ہر بات چلو سر ٹکڑو نہیں تو سنو ایبرے انگ کاٹار بیپار جیتا دیکھو وہ بچہ ٹا جنمار پر سرو پرتھم تمہار کولے رکھا ہوبے وہی جن تمہیں ہمارا انگ تمہار کولے پڑتے دیکھو بولو سبحان ارپر اللہ رسول والا رکھ سوشنگ بات بولی امی دیکھ آئی اللہ بولے عیسیٰ عمر فی الارحام کیف یشاء, আমি আল্লাহ ছাড়া মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না, আমার নবী উম্মুল ফজলের কানে কানে বলে এসো আমার মেয়ের যে বাচ্চাটা হবে না বেটা ছেলে হবে, জোর সে বুলন্দ আওয়াজ সে কি বলছে আমার মেয়ের যে পেটে বাচ্চা আছে না বেটা ছেলে আছে, আল্লাহ বলছে ইউসাউবিরুফিল আরহামে কাইয়া কাইফা ইয়াশা, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবী বলতে বেটা ছেলে ধর কি বলবেন বললেন না, যখন যুদ্ধ শেষ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ঠিক যার যার যেখানে যেখানে বলেছে শেষে সেই জায়গায় ইন্তেকাল হয়েছিল বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন কে কোথায় মরবে কেউ জানে না, আমার আল্লাহ রাসূলের সময় সঙ্গে এক সময় ইয়ামানের বাদশা দেখা করতে এসেছে, আল্লাহ রাসূলকে এসে বলে কি নাম ভেতরে কি আছো বাইরে এসো, আমি ইয়ামানের বাদশা এসেছি, দূরে আওয়াজ করে একদম ধমধম করে দৌড়তে বাইরে এসো আমি ইয়ামানের বাদশা, ভেতর থেকে আওয়াজ দেয় এ কে রে মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসছিস, বলুন না সুবহানাল্লাহ, ধান করে দোরটা খুলে সিনা টেনে আল্লাহ রাসূল শোন তুই আগর তুমি যদি আমাদের বাদশা হও তো এটাকে দেখতে পাচ্ছ না, এটা দিন দুনিয়ার বাদশা, বলুন সুবহানাল্লাহ, এটাকে দেখছো মোহাম্মদ দিন দুনিয়ার বাদশা, তুই আমাদের বাদশা গরম মারতে এসছিস, গরম দেখা ঠিক আছে ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো আজকে মাসের চোদ্দ দিন আসমানে চাঁদ উঠবে ওটা দু টুকরো করতে হবে, তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, কোনো বাক্যায় তিনটে এসেছে কোনোটাই দুটো এসেছে, তোমার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, এই দুটো প্রশ্নের যদি জবাব তুমি দিতে পারো তো তোমায় নবী বলে দেবে, বলে বেটা তুই মানে ইয়া না মানে ইসে মেরা কই আতা জাতা নেই, তো আপনার রাস্তা দেখ আ গায়ে মেহমা তো মেহমান নামাজি ভি জরুরি হ্যায়, মে মেজবান বন জাতে তো আপনা ঘর সোলে রহলে সহলে রাত কো আনা ফির বতানা, চাঁদ উঠবে আকাশে দু টুকরো করতে হবে আর কি, বলে প্রথম ওটা করো তারপর দ্বিতীয়টা বলবো, দ্বিতীয়টা বলো না, বলে না দ্বিতীয়টা বলবো না, প্রথম চাঁদটা দু টুকরো করবে তারপর বলবো, আরে যাও কাজ হয়ে যাবে, কি বললো যাও কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে রাত্রে চলে এসো অর্ধেক রাতে তোমার কাজ হয়ে যাবে, কাজ হবে তো এই নারকুলের মালা ফাটাবে, আরে আসমানের চাঁদ দু টুকরো করবে নবী, আর ক্যাজুয়ালি বলছে কাজ হয়ে যাবে যা ও হয়ে যাবে যা, বলুন না সুবহানাল্লাহ, জমিনে দাঁড়িয়ে চাঁদ দু পিস করার চ্যালেঞ্জ আর ক্যাজুয়ালি বলছে হয়ে যাবে যা, কত সাধারণ কত ইজি ভাবে বলছে, নবীর গুণগান করতে পারেন না মুসলমান, ইমানটা তাজা হবে, আর নবীর গুণগানে যদি একবার বুকটা একবার কেঁপে ওঠে না আমার নবী সাফাত করে আপনাকে পার করে দেবে, মানে আল্লাহ ছাড়া কেউ পার করতে পারবে না, খাট মোল্লা কচু খাওয়ার ফতোয়া দাও, আমাদের বয়স বেশি নয় এই ছোট ছোট দাড়ি দেখছে তিরিশে পা দেবো, আমার বাপও দরকার নেই দাদাও দরকার নেই,